মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু রুনু রুনু রুনু নুপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে স্বপ্ন স্বপ্নে ছাইলো অপরস আঁচলে নবনীলিমা গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নবনীলিমা উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়া ময় এলো কে আকাশে উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়া ময় এলো কে আকাশে সে যে মন মোর দিল আকুলে সে যে মন মোর দিল আকুলে চলবে যাকে তোকের দূর সুপাশে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে